চরণে আমার গোধূলি নেমে যে আসে, চলেছি এবার ওপারে তোমার পাশে। জীবনে আমার গোধূলি নেমে যে আসে, তোমার বিদায় কখনো করিনি ক্ষমা, কি যে ব্যথা বুকে তিলে তিলে হলো জমা, তারি বোঝা নিয়ে মরণের তরি অশ্রু পাথারে ভাসে। চলেছি এবার ওপারে তোমার পাশে, জীবনে আমার গোধূলি নেমে যে আসে। ভেবেছিলে মানাবে আমায় অসহায় করে রেখে, অজানা সুদূরে আখির আড়ালে থেকে। গভীর আঁধারে মনে হয় তবে কেন তারার প্রদীপ হাতে নিয়ে ওই যেন দাঁড়ায় রয়েছ পথের সীমায়, তুমি যে মিলন আসে। চলেছি এবার ওপারে তোমার পাশে, জীবনে আমার গোধূলি।